ஏற்பாது அஹ்வானி அனரா ஆரர் முன்தூபயங்கிலிருந்து முசாஃபரே ஜமா பைன சலாத்தின் கரிஹாரி தூரநோஸ் அசரநோஸ் எக்குமாரே ஜரூரத்து ஃபுல்லு ஹாரி அசரத்து ஃபுல்லு ஹாரி ஜியன் ஆசனோ ஏன் அப்துல் ஹிந்தில்லா மொகரிபா தேஷர் நுவாஸ் மொகரத்து மது ஃபுல்லு ஹாரி அசரத்து மது மொகரத்து மது ஃபுல்லு ஹாரி ஏஷரத்து மது ஃபுல்லு ஹாரி ஏன் மொகரத்து மது ஜமா தக்தீம் ஏஷரத்து மது ஜமா தாஹிர் ஜியன் ஆசனோ ஏன் கரோனன் அப்துல் பிஷி ஹிந்திலா ஏன் புயங்கரோனர் ஃபோரே புயங்கரதி கியம் ஹலி உக்வா மனுஷ் பிஷி பியாரம்யா இவத்து தாசே নুমাজ যে অক্তরে নিয়ক্ত ফরণ বিশুদ্ধ উফিজাগৈ এতমাজিও জমাকরণ জায়েজ বুলিয়ারে উলমা ইকরামকলে ফতোয়া দিয়ে এ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক সায়ারে ওয়ুবাহুল জামউ বাইনা যুহরি ওয়াল আসর ওয়া বাইনা আল মাগরিবি ওয়াল ইশা লিল মারিদ আল্লাযী ইলহাকুহু বিতারকি আল জামই মাশাক্কা তাই ইনদিলা উলমা ইকরামকলে উত্তর ফয়দি ইবনে শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিয়ান গজি ওয়া ইনমা কানা আল জামউ লিরাফি আল হারাজ আন আল উম্মাহ ফা ইযা ইহতাজু আল জামা জামউ ওয়াল হাদিস كلها تدل على انه يجمع في الوقت الواحد لرفع الحرج عن امته تلي اخواني الله تبارك وتعالى امه محمد صلى الله عليه وسلم تكلفه دي ان دي لها متون تكلفه ان روتي فلا الله ولي اري شرعا جائز دي ان لا ان لو كما هو مستحاضه ما هو بتون استحاضه خن اياتاجي ان لو كما نتاز فشا اياتاجي بيارم منوش তৈরি হেন বেশি অসুবিধা দইলে জিয়ান ইবাই হই পারে বিয়ারে মাকল হবার হদ্দুর অসুবিধা হইল ন নুয়া সার তোমা ফরিদি বেশি মশক্কত দইলে তোমার যায় জিয়ান শেরে তোমা দিয়ে গুমা ইয়ে হওয়া হামনা হয় আর মায়ে হওয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম তুন ফতোয়া সাইয়ে রসুল সাল্লাহ আলী ওসলাম হদ্দে হদে আন তু আখির দুহরা ও তু আজ্জিলি আল আসর ফতত তসলিনা তুমা তুসলিনা দুহরা ওয়াল আসর জামিয়ান তুমা তু আখিরিনা আল মাগরিবা ও তু আজ্জিলি ও তু আজ্জিলিনা আল ইশা তুমা তু তসলিনা ও তাজমাইনা বাইনা আস সালাতাইনি ফাফআলি ইবুল দে আবু দাউদ তিরমিজি ইলা মুসনাদ ইমাম আহমদ ও গায়রা মাদাস দে হাদিস হাদিস ইবার সহিহ রহি আল্লাহু আলাম তলে বাইন ও গমা ইয়া হুয়া ইস্তিহাদা মা ইয়া হুয়া মুস্তাহাদা আলা মা ইয়া হুয়া তিন্দাসে খুন জারি হই থাকে খুন নবরে এন কিতানো হেন হালাত মাজে বেশি মশক কইয়ার কই এই মশক রেওয়ায় গিজিদে তিনমিজি মাজি বুখারি মাজি আছে ইনলা মুসলিম মাজি আছে তেলে বাইন ইনলা ওকসিদি কুমার বিন খাত্তাব ইতারাই হিনদিলা জদ্দদ রাইতে মাজে জর রাইতে মাজে জামা বাইন আল মাগরিবি ওয়াল ইশা গিজিদে ইয়ান সাবুত আছে ইয়ার বাদে ইখওয়ানি ওয়া আহবাবি আল কিরাম জিয়ান বয়ান গিল্লা মাসালা জামা বাইন আস সালাতাইন ইয়ান দাসে কান রুকসা ইজাজত শরীয়ত মাজে ইজাজত দিয়ে তুই জামা বাইন সলাতেন গিয়াম মাঝে হজরত মাঝে আরোহম মাঝেও করা যা আরোহম মাঝে জামা বাইন সলাতেন ইয়ানি জোর নহাদে আসর নজরে এক অক্ত মাঝে পরে আরোহম মাঝে জোরত মাঝে হিন্দিলা মুজদলিফম মাঝে মগর নহাদে এশার নজরে কুঁয়ারে পরে তুই জোর জোর নোয়াজ হাতে আসর নোয়াজ জামা তকদিম পরে আরোহম মাঝে এনজা মুজদলিফম মাঝে জামা তাখির এশার নজ কাল্লা হেডে মানুষ ফোঁসিতি মুজদলহম মাঝে কেনা করি রাচে জাগুয়াতাল্লাহ জোর নোহাদে আসর নোয়াজ আরোহ মাঝে ফোঁয়ারে পরে দে একবারে তারা ওকুফ ইলা আল মাগরিব করুয়া হেতল্লা বুলিয়ারে ছেলে জেমান জুতুন ইয়ার বাদে জেমান জুতুন দাসে খোয়ানি অন্য হালত মাঝে সফর মাঝে ইয়া গরম মাঝে ইয়া জোদ্দের ইয়া বিয়ারাম মাঝে যদি হাজত নদলে জামা বাইন সলাতেন ওয়াল আফদল কি করন যে অক্তর নিহত মাঝে ফরন যদি হাজত নদলে হিল্লা মুসাফেরও হ্যাঁ মুসাফেরও ফল আফদল লিল মুসাফের আদা ও কুল্লি সলাতেন ফি ওয়াক্তিহা যে অক্ত নোয়াজরে হ্যাঁ তোমা যে আদা করন ইয়ালে আব্দুল মুসাফের আল্লাহ হ্যাঁ ফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাস তোমা জমা করছে বাস তোমা জমা না করে মাসালান লাম ইয়াজমা ফি আইয়ামিল হজ ইল্লা বি আরাফা ওয়া মুযদালিফা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফের আছিল হজম মাঝে মুযদালিফা দে আরাফা মাঝে গিয়ে জমা বাইনে সালাতেন গিয়ে যাব তাহলে হিন্দা মাঝে মাঝে ঘরে মাঝে মাঝে নগরে তুই জিয়ান জরুরত মশাক কাল্লা বলিয়ারে দুকলে তুই ঘরে দিলি দুক ন দইলে গরম জরুরত ন আল্লাহ আলম ইনলে রুকসা যে তারা তো যে তারা ওর বেশি হারাজ দুকই তারা আল্লাহ বলিয়ারে আল্লাহ আলম বিসওয়াব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।